জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, তাই ক্ষণে ক্ষণে আমি মনে তোমায় শুধু খুঁজি বারবার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও। স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন, তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন, জুড়ে আছো নিশিদিন রাখবো বেঁধে চিরদিন, জুড়ে আছো নিশিদিন রাখবো কোনে আনু মনে তোমায় শুধু খুঁজি বারবার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও। খুশিরা বেশে আকাশে ভাসে প্রেমের সাত কাহন, তোমার জন্য মনের অরণ্যে নেমেছে শ্রাবণ, খুশিরা বেশে আকাশে ভাসে প্রেমের সাত কাহন, শুধু খুঁজি বারবার, জানতে